নারে নারে নারে নারে নারে নারে নারে নারে নারে নারে সে বোঝে না, সে তো আজও বোঝে না, বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না।